চোখে থা যত আমি দয়মরা কাই চোখা কেন আছো হে থা যত আমির উমরা আর যত বেটা হোমরা চমরা আর যত হোমরা চমরা আছো হে থা যত আমির উমরা আর যত বেটা হোমরা চমরা বার্তা ভীষণ শোনো হে তোমরা শোনো হে শোনো হে শোনো হে তোমরা হাল্লা চলেছে যুদ্ধে হা হা হাল্লা চলেছে যুদ্ধে হাল্লা চলেছে শত্রু নাশিও স্কন্ধ মটকে নিস্তার নাহি কাহার সটকে নিস্তার নাহি খামার সটকে হাল্লা চলেছে যুদ্ধে